بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو اللار نامي هل أتاك حديث الغاشية تمار نكوت كي كيامت شنبا داشية چه وجوه يومئذ خاشعة شهدين هنك مكمندل ابنتو عاملة ناصبة লিষ্ট ক্লান্ত হইবে তসলা নারান হামিয়া উহারা প্রবেশ করিবে জ্বলন্ত অগ্নিতে তুসকা মিন আইনিন আনিয়া উহাদেরকে অতৃষ্ণ প্রস্রবণ হইতে পান করানো হইবে লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিয় উহাদের জন্য খাদ্য থাকিবে না কণ্টকময় গুল্ম ব্যতীত لا يسمن ولا يغني من جوع جاها উহাদের কে পুষ্ট করিবে না এবং উহাদের ক্ষুধা নিবৃত্তি করিবে না وجوه يومئذ ناعمة অনেক মুখমণ্ডল সেই দিন হইবে আনন্দোজ্জ্বল لسعيها راضية নিজেদের কর্ম সাফল্য পরিতৃপ্ত في جنة عالية সুমহান জান্নাতে লা তাসমাউ ফিহা লাগিয়া সেখানে তারা অসার বাক্য শুনিবে না ফিহা আইনুন জারিয়া সেখানে থাকিবে বহমান প্রস্রবণ ফিহা সুরুরুম মারফুআ উন্নত মর্যাদা সম্পন্ন সজ্জা ওয়া আকওয়াবুম মাওদুআ প্রস্তুত থাকিবে পানপাত্র ونمارق مصفوفة شاري شاري উপাদান وزرابي مبثوثة এবং বিছানো গালিচা أفلا ينظرون إلى الإبل كيف خلقت তবে কি উহারা দৃষ্টিপাত করে না উটের দিকে কিভাবে উহাকে সৃষ্টি করা হইয়াছে وإلى السماء كيف رفعت এবং আকাশের দিকে কিভাবে উহাকে ঊর্ধ্বে প্রতিষ্ঠিত করা হইয়াছে এবং পর্বতমালার দিকে কিভাবে উহাকে স্থাপন করা হইয়াছে এবং ভূতলের দিকে কিভাবে উহাকে বিস্তৃত করা হইয়াছে অতএব তুমি উপদেশ দাও তুমি তো একজন উপদেশদাতা لست عليهم بمسيطر তুমি উহাদের কর্ম নিয়ন্ত্রক নও الا من تولى وكفر তবে কেহ মুখ ফিরাইয়া লইলে ও কুফরি করিলে فيعذبه الله العذاب الاكبر আল্লাহ উহাকে দিবেন মহাশাস্তি ان الينا ايابهم উহাদের প্রত্যাবর্তন আমারই নিকট ثم إن علينا حسابهم أتبر وهذا الحساب نكاش أماري كاتش.